لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. হঠাৎ করে আমার সামনে এখানে যে বিষয়ের সামনে আসছে তা হচ্ছে আদাব ও কবা এল হাজা ইস্তিনজা, যে করি আমরা প্রেসার পায়খানা করার পরে পানি নেই, এটাকে সাধারণত আমরা কি বলি ইস্তিনজা, ইস্তিনজার আদব। প্রেসার পায়খানার পরে কোনো রূপে পানি নেবেন অথবা পানি না থাকলে ঢিলা। عن سلمان الفارسي رضي الله عنه قال قيل له قد علمكم نبيكم كل شيء حتى الخراعه، قال فقال اجل لقد نهانا ان نستقبل القبله بغائط او بين بول او ان نستنجي باليمين او ان نستنجي باقل من ثلاثه احجار او نستنجي برجيع او عظم. رواه مسلم. সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন বা বলেন, তাকে বলা হল তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি জিনিস তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, এমনকি খিওয়া পায়খানা এর ক্ষেত্রেও তোমাদেরকে তালিম দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ কত বার বুঝে যায় মনে হয় না, তুচ্ছভাবে বলেছে আর কি, পায়খানার কথাও বলে আস্তাগফিরুল্লাহ। قال فقال اجل تيني بلا هان شبي شكا دي اجل صلوات الله وسلم الله رسول صلى الله عليه وسلم بلو چوتو صابي شيء وطور اجل تار نبي كريم صلى الله عليه وسلم هجل تار امت الجن عدر شو تيني امرا كي كربو كي نا ايسا پہنا كي لكم كربو ها ايسا پہنا تتنون كي منوانے کا تاور اجل صلى الله عليه وسلم বাকি খাবার দাবার নির্দেশ নাই আছে কিনা, কাপড় পরিধান পরিধান নির্দেশ প্রত্যেকটা বিষয় আছে আলহামদুলিল্লাহ। তিনি বললেন সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু لقد نهانا ان نستقبل القبله بغائط او بول، আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন পেশাব পায়খানার সময় কিবলামুখী না হই, পেশাব পায়খানার সময় কিবলামুখী না হই, নিষেধ করেছেন রসুন সময়। তবে যদি চার দেয়ালের ভিতরে থাকে হাম্মামের ভিতরে তার এই বিষয়ে কথা আছে, আমি দেখছি কিছু ইখতিলাফ আছে বিষয়ে। আমভাবে যদি এক জায়গায় আপনি মানে হল খোলা মাঠে, আগে তো আমরা রসুন সাহেব মানুষ খোলা মাঠে ইস্তিন যা করতো ক্ষেত্রে আমরা যেন কিবলামুখী না হই, মানে কিবলামুখী। আর সাধারণত আমরা চাই কিবলা আলাদা হোক অথবা হামামের ভিতরে হোক বাইরে হোক সব জায়গায় আমরা কিবলামুখী হই না, সাধারণত হামামের ভিতরে হবেন না, সব নিষেধ। কিংবা ডান হাত দিয়ে ইস্তিনজা করা করতে নিষেধ করেছি, ডান হাত দিয়ে ইস্তিনজা নিষেধ। এসব পায়খানার সময় ডান হাত দিয়ে কেউ করে না, এটা সাধারণত মানুষ দেখে দেখে শিখছে, এটার মূল কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিংবা আমরা তিনটি পাথরের কম পাথর দিয়ে মানে যাকে আমরা ঢিলা করি ইস্তিনজার জন্য যেন না করি, মানে তিন পাথর থেকে কম পাথর দিয়ে ইস্তিনজা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর বর্তমানে তো আমরা বেশিরভাগ পানি পাই, তোর পাথরের তো দরকার নেই। তবে যদি কোন জায়গায় এরকম হয় ঢিলা তাহলে কমপক্ষে কয়টা হবে, তিনটা। আর পানি থাকলে যথেষ্ট, ঢিলার প্রয়োজন নেই, পানি আলহামদুলিল্লাহ ইয়াকফি। আও আন নাসতানজিয়ে বিরাজিয়িন আও আযমিন, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিষেধ করেছেন গোবর দিয়ে ইস্তিনজা করতে, নিষেধ। আও আযমানি হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ করেছেন। হয়তো যদি এরকম এলাকায় যদি গোবর দিয়ে ঢেলা মারা, না নিষেধ, গোবর দিয়ে ইস্তিনজা করতে নিষেধ, আর হাড় দিয়ে ইস্তিনজা করতে নিষেধ। অন্য রেওয়ায়েত এসেছে সহিহ মুসলিমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইস্তাজমারা আহাদুকুম ফালইউতির, তোমাদের কেউ যখন ঢিলা ব্যবহার করে তখন যেন সে বিজুর সংখ্যায় ঢিলা ব্যবহার করে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা প্রমাণিত, তিনি হয়তো ঢিলা ব্যবহার করেছেন কিংবা পানি ব্যবহার করেছেন, উভয়টা একসাথে প্রমাণ করেছে, মানে উভয়টা একসাথে ব্যবহার করেছেন বলে যে হাদিসটা সহিহ না, দঈফ। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো পানি ব্যবহার করেছেন আর না হয় ঢিলা ব্যবহার করেছেন, দুটো একসাথে ব্যবহার করেছেন বলে প্রমাণ নেই, হাদিস দঈফ। এমনি ভাবে সহিহ বুখারী এবং মুসলিমের রিওয়ায়াত, আবু কাতাদাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বালা আহাদুকুম ফালা ইয়াকুল যিকরাহু বিয়ামিনি ওয়ালা ইয়াসতানজি বিয়ামিনি ওয়ালা ইয়াতানাফাস ফিল মা ফিল ইনা। তিনটি কথা বলেছেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যখন পেশাব করে তখন সে যেন তার লিঙ্গ ডান হাত দিয়ে না ধরে, আর ডান হাত দিয়ে যেন সে ইস্তিনজা না করে, আর পান পাত্রে যেন শ্বাস না ফেলে। তিনটে কথা, ইস্তিনজা করতে সময় যখন পেশাব করে ডান হাত দিয়ে ধরবে না, আর ডান হাত দিয়ে পানি খরচ করবে না, সহজ তরজ না, পানি খরচ করবে না, অথবা পানি খরচ অতবার ঢিলে যেভাবে আগে বলল। আর আরেকটা হলো একটা নির্দেশ, পান পাত্রে গ্লাসের ভিতরে শ্বাস ফেলবে না আপনি যখন, অথবা এই বোতল দিয়ে পানি খাচ্ছেন, সব পানি খাচ্ছেন বিসমিল্লাহ বলে একবার শ্বাস নিলেন করে এরকম করবেন না, মাফি হিসেবে শ্বাস এখানে করতে নেই। পূর্বে আগের জমানায় তো বড় বড় গ্লাস ছিল, আপনারা দেখেছেন এরকম বড় বড় গ্লাস ছিল, দেখেছি বড় গ্লাস অথবা জগ বা মগ অথবা বাটি, পানি খাচ্ছে আর পানি একবার ফেলে শ্বাস এখানে ফেলে, এটা নিষেধ। যদি শ্বাস ফেলতে হয় তাহলে বাইরে ফেলবে, ভিতরে ফেলবে না। আর পানি যখন মানুষ পানি খায় তখন কয়েক খাবে, তিনবারে খাবে, একবারে না। আচ্ছা, এই হলো পেশাব পায়খানার আদব, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবই শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ বিহামদিহি। বাকি দেখেন, আমরা যখন পেশাবখানা বা পায়খানায় প্রবেশ করি তখন আগে আগে কি বলি, আউযু বিল্লাহি মিনাল খুবুতি ওয়াল খাবায়েস, তবে এর আগে বিসমিল্লাহ, আউযু বিল্লাহি মিনাল খুবুতি ওয়াল খাবায়েস, সব মওজুদ। আর যখন পেশাব পায়খানা থেকে বের হবে কি বলবেন, গুফরানাক, কি বলবেন, দোয়া গুফরানাক, বিসমিল্লাহ বললেন মানে আল্লাহর নামে। কারণ হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনের চুক আর আদম সন্তানের লজ্জাস্থানের মাঝে পর্দা হচ্ছে বিসমিল্লাহ বলা, এই জন্য বিসমিল্লাহ বলতে হয়, বুঝছেন? আর আউযু বিল্লাহি মিনাল খুবুতি ওয়াল খাবায়েস মানে হলো আমি আল্লাহর কাছে আশ্রয় চাইছি শয়তান নর নারী থেকে, জিন নর নারীর অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিল্লাহি মিনাল খুবুতি ওয়াল খাবায়েস। আর বের হলেন, বের হয়ে বললেন গুফরানাক, মানে হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটা হলো সুন্নাহ। আবার অন্যান্য দোয়া যেগুলো সহি না, গুফরান এক বড় শূন্য। এমনি ভাবে অন্য আরেকটি রেওয়ায়াত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসতানজু বিরউস ওয়ালা বিলআযম ফাইন্নাহু যাদু ইখওয়ানিকুম মিনাল জিন আখরাজাহু আত-তিরমিযী ওয়ান নাসাঈ ওয়াবনু মাজাহ ওয়াবনু মা ইনদা ওয়া আবু দাউদ। তোমরা গোবর দিয়ে ইস্তিনজা করবে না, হাড় দিয়ে ইস্তিনজা করবে না, কারণ এটি হলো তোমাদের যাদু ইখওয়ানিকুম মিনাল জিন তোমাদের ভাই জিন ভাইদের খাবার, জিন ভাইদের খাবার, তাহলে হাড় দিয়ে ইস্তিনজা করতে নেই। যে হাড় আমরা খাবার খেয়ে হাড় ফেলে দিলাম, সব ইস্তিনজা করবে না, কারণ আমাদের খাবার না, ওটা ওদের খাবার জিনদের। এখন আপনি যদি ওই জিনের খাবার দিয়ে ইস্তিনজা করে দিলে তাদের খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। আচ্ছা, এ হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম ইস্তিনজা করতে সময় ডান হাত ব্যবহার করা যাবে না, মমতাজ। যদি ভিলা ব্যবহার করা হয় তাহলে কমপক্ষে তিনটা, আর হয় বেশি হলে বিজুর সংখ্যা, বিজুর সংখ্যা ব্যবহার করতে হবে, বেশি হলে অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে কয়টা হবে? তিনটা। এমনিভাবে জানতে পারলাম যে হাড় দিয়ে কিংবা গোবর দিয়ে ইস্তিনজা করা যায় না, কারণ এটি হচ্ছে জিন আর তাদের জন্তুর খাবার। তাহলে বোঝা গেল জন্তুর খাবার বলতে রৌস, গোবর, গোবর মানে জিনদের জন্তুর খাবার, আর জিনদের খাবার কোনটা? হাড়। এই হলো সংক্ষিপ্ত আজকের এই দশ পেশাব পায়খানার করলে ইস্তিনজা কিরকম করব, আর হাম্মামে কিরকম প্রবেশ করবেন, মানে কি বলে প্রবেশ করবেন, কি বলে বের হবেন, এইসবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত। আল্লাহ আমাদের সকলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত অনুযায়ী প্রত্যেকটি কাজ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।